পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। উৎসর্গ অধ্যাপক আলেক আন্দ্রেভিচ জিতকভ, অধ্যাপক ভিক্টর পাবলোভিচ মাজোলিন, অধ্যাপক মিখাইল ইভানোভিচ কুলাগিন, অধ্যাপক রাইস আব্দুল হকোভিচ তুজমোহাম্মেদভ, অধ্যাপক জোসেফ মডেস্ট সোয়েনি, অধ্যাপক হুগো ইবের্গ, অধ্যাপক ক্রিস্টোফার ওসাকে। শ্রদ্ধাস্পদেশু যাদের হাত ধরে আইন শিক্ষার জগতে আমার প্রবেশ। পূর্বাভাস। সমকালীন বিশ্বে আন্তর্জাতিক আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রণের মূল মাধ্যমেই হচ্ছে আন্তর্জাতিক আইন। মাঝে মাঝে কোনো কোনো রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক আইনের চরম ও দৃষ্টিকটু লঙ্ঘনের ফলে এই আইনের প্রতি আমাদের সন্দেহের সৃষ্টি হওয়াটা যেমন অস্বাভাবিক নয়, ঠিক তেমনি এরূপ কর্মকাণ্ডকে যে অবৈধ বা আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয় তা আন্তর্জাতিক আইনের অন্তর্নিহিত সত্যের বহিঃপ্রকাশ। ঊনবিংশ শতাব্দীতে এমনকি বিংশ শতাব্দীতেও আন্তর্জাতিক আইনের আইনি চরিত্র নিয়ে বিতর্ক থাকলেও পরিবর্তিত বিশ্বে এই আইনের ইতিবাচক প্রভাব অন্য সকল বিতর্ককে ম্লান করে দিয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি তাই উত্তরোত্তর আমাদের আগ্রহ বৃদ্ধি পাওয়া ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। প্যারা। পরিবর্তিত বিশ্বে যে কোনো রাষ্ট্রের একজন নাগরিক একই সঙ্গে বিশ্ব নাগরিক, গ্লোবাল সিটিজেন, তাই আন্তর্জাতিক আইন সম্পর্কে প্রত্যেকের ন্যূনতম ধারণা থাকা সমীচীন। তবে আইনের ছাত্রের জন্য আন্তর্জাতিক আইনের সম্যক ধারণা থাকা অবাঞ্ছনীয়। প্যারা। আইনশাস্ত্রের উৎকর্ষতার প্রমাণ হচ্ছে আন্তর্জাতিক আইন। এত তো সত্ত্বেও বাংলাদেশে আন্তর্জাতিক আইনের পাঠদান সন্তোষজনক বলে প্রতীয়মান হয় না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে পাঠদানের সন্তোষজনক মান অনুসরণ করা হলেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আইন কলেজ সমূহে আন্তর্জাতিক আইনের পাঠদান এক কথায় হতাশাব্যঞ্জক। আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে আমি নিঃসংকোচে এ কথা বলতে পারি। অবশ্য এর পিছনে যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, যেমন বাংলা ভাষায় প্রণীত পাঠ্যপুস্তকের অভাব, ইংরেজি ভাষায় লিখিত পাঠ্যপুস্তকের অস্বাভাবিক মূল্য ও অপর্যাপ্ততা এবং ইংরেজি ভাষায় অধ্যয়নের অনীহা ইত্যাদি। অধুনা বাংলায় লিখিত মানসম্মত পাঠ্যপুস্তকের অভাব কিছুটা দূরীভূত হলেও বিষয় উপস্থাপনের ক্ষেত্রে কোনো নতুনত্বের আবির্ভাব ঘটেনি। পশ্চিমা বিশ্বে নজিরের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন পড়ানো হয়। এর নামই হচ্ছে কেস মেথড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল যাবৎ আন্তর্জাতিক আইন পড়াতে গিয়ে কেস মেথড অনুসরণ করে আমি শিক্ষক হিসেবে পাঠদানে যতটা তৃপ্তি লাভ করেছি, আমার ছাত্রছাত্রীরাও তেমনি উপকৃত ও উপভোগ করেছে বলে আমার বিশ্বাস। প্যারা। তত্ত্বকথার ভারে আমি পুস্তকটির ওজন বৃদ্ধি করতে চাইনি, বরং বিভিন্ন মামলার আলোকে বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছি। এই সকল মামলার সাথে পরিচিত হলে আন্তর্জাতিক আইনের ছাত্রছাত্রীরা একদিকে যেমন বিচারের তীক্ষ্ণ মেধার সঙ্গে পরিচিত হবেন, অন্যদিকে তেমনি স্বীয় বিশ্লেষণী ক্ষমতার ব্যবহার করতে উদ্বুদ্ধ হবেন বলে আমার বিশ্বাস। ছাত্রছাত্রীদের উপযোগিতার কথা মাথায় রেখে পাদটিকার ব্যবহার থেকেও আমরা বিরত থেকেছি। আন্তর্জাতিক আইনের সাথে আমার নারীর সম্পর্ক। তথাপি নিজ তাগিদে এই পুস্তকটি রচনা করা সম্ভব হতো কি না আমার সংশয় আছে। মূলত আমার ছাত্রছাত্রীদের ক্রমাগত অনুরোধ ও চাপের কারণেই কেস মেথড অনুসরণ করে বইটি রচনায় মনোনিবেশ করেছি। প্যারা। পুস্তকটির ভিত্তি হিসেবে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া আমার লেকচার সমূহ। মূলত ইংরেজিতে দেওয়া বক্তৃতাগুলো বাংলায় অনুবাদ করে আমার কাজটিকে সহজসাধ্য করেছে আমার কতিপয় ছাত্রছাত্রী। কিছু কিছু ক্ষেত্রে তারা প্রাসঙ্গিক মামলা বা উপাত্ত সংগ্রহ করে বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করেছে, তাই প্রকৃত অর্থেই তারা গবেষণা সহযোগী। ব্র্যাকেট। এই ভূমিকায় মোহাম্মদ শাহাবুদ্দিন, LLB অনার্স, LLM প্রথম শ্রেণীতে প্রথম, ঢাবি। হাসিনা বেগম, LLB অনার্স, ঢাবি। সৈয়দ আব্দুল হাফিজ, LLB অনার্স, ঢাবি। ইয়াসমিন আক্তার, LLB অনার্স, ঢাবি। যে যে সময় ও শ্রম দিয়েছে তা যে শুধু গুরুদক্ষিণা নয় তা সহজেই অনুমেয়। আমি তাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী। একইভাবে আমার ছাত্র তাপসকান্তি বল পাণ্ডুলিপি সাজানো, মামলার পুনঃপরীক্ষণ ইত্যাদি কাজে দারুণ সাহায্য করেছে, তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। প্যারা। অবশ্য কেস মেথড অনুসরণ করে বইটি লেখার জন্য যার তাগাদা আমাকে বেশ বিশেষ অনুপ্রাণিত করেছে। তিনি আন্তর্জাতিক আইনের পণ্ডিত, আমার অগ্রজ ও সুহৃদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও ডিন ডক্টর শাহ আলম। তাকে ধন্যবাদ জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। প্যারা, পুস্তক রচনার মতো সময়গ্রাসী কাজে পরিবার সর্বদাই বঞ্চনার শিকার হয়। তারপরও আমার স্ত্রী শামসুন্নাহার মিজান, কন্যা অর্পিতা এস মিজান, পুত্র অনিম এস মিজান প্রেরণা যুগিয়েছে যথাশীঘ্র কাজটি সম্পন্ন করার জন্য। তাদেরকে অনেক ধন্যবাদ। প্যারা, পলল প্রকাশনী খান মাহবুব উদ্যোগ না নিলে বইটি দিনের আলোর সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকতো। ওকে আমার অন্তর নিঙ্গন স্নেহ। প্যারা, বইটি মূলত যাদের উদ্দেশ্যে রচিত সেই ছাত্রছাত্রীরা যদি কিছুটা হলেও উপকৃত হয় ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের আগ্রহ কিঞ্চিত বৃদ্ধি পায় তাহলে আমার এ শ্রম সার্থক হবে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, 10 আগস্ট 2003। কৃতজ্ঞতা স্বীকার। পরিবর্তনশীল বিশ্ব আন্তর্জাতিক আইন পুস্তকই রচনার ক্ষেত্রে অসংখ্য গবেষণা ও পাঠ্যপুস্তক, প্রবন্ধ, কেস বুক ইত্যাদির সাহায্য গ্রহণ করা হয়েছে। তাই মূল বিষয়বস্তুর মৌলিক অভিনবত্বের দাবিদার আমরা নই। তবে একথা বলা প্রয়োজন যে বিষয়বস্তু উপস্থাপনের ক্ষেত্রে আমরা নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছি এবং সমসাময়িক অনেক ঘটনার ব্যাখ্যার ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষায় সক্ষম এমন দৃষ্টিভঙ্গি ধারণ করেছি। কিছু কিছু ব্যবহৃত পুস্তকের নাম উল্লেখ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি এবং ওই সকল লেখকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিআই টানকিন, TUNKIN, ইন্টারন্যাশনাল ল, প্রোগ্রেস পাবলিশার্স, মস্কো, 1978। আইপি ব্লিচেঙ্কো, BLISCHENKO, প্রেসিডেন্ট ইন ইন্টারন্যাশনাল ল, প্রোগ্রেস পাবলিশার্স, মস্কো, 1980। MN শ, SHAW, ইন্টারন্যাশনাল ল, GB, 1991, থার্ড এডিশন, মাইকেল আখে হার্স্ট, MICHAEL, AKEHURST, এ মডার্ন ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ল, হার্পার কলিন্স, HARPER, 1991, সিক্স এডিশন, কার্টার ট্রিম্বল, CARTER, TRIMBLE, ইন্টারন্যাশনাল ল, লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি, 1995, সেকেন্ড এডিশন, বিশপ, BISOP, ইন্টারন্যাশনাল ল, কোলন কেস অ্যান্ড ম্যাটেরিয়ালস, লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি, থার্ড এডিশন, ডিজে হ্যারিস, HARRIS, কেসেস অ্যান্ড ম্যাটেরিয়ালস অন ইন্টারন্যাশনাল ল, সুইট অ্যান্ড ম্যাক্সওয়েল, SWEET অ্যান্ড MAXWELL, 1988, ফিফথ এডিশন, অ্যান্থনি ডি আমাতো এডিটেড, ANTHONY, ডি অ্যাপোস্ট্রফি, ক্যাপিটাল AMATO, ইন্টারন্যাশনাল ল অ্যান্থোলজি, ANTHOLOGY, অ্যান্ডারসন, 1994, লুইস হ্যানকিন, LOUIS, HANKIN, রিচার্ড ক্রফার্ড, RICHARD, CRAWFORD, PUGS, রিচার্ড ক্রফার্ড পাফ, অস্কার স্কেচার, OSCAR, SCHASTER, হ্যান্স সুইট, HANSSUIT, কতজনের একটা বই লেখছে, ইন্টারন্যাশনাল ল অ্যাপোস্ট্রফি কেজেস অ্যান্ড ম্যাটেরিয়ালস, 1993, থার্ড এডিশন, DW গ্রিগ, GRIEG, ইন্টারন্যাশনাল ল বাটারওয়ার্থ, 1976, সেকেন্ড এডিশন, ব্যারি ই কার্টার, BARRY.CARTER, ফিলিপ পিএস, IIIP, আর ট্রিম্বল, ইন্টারন্যাশনাল ল কোলন, ইন্টারন্যাশনাল ল কোলন সিলেক্টেড ডকুমেন্টস, এসপেন ল অ্যান্ড বিজনেস 2001 টু 2002 এডিশন, রোজালিন হিগিন্স আর ও এস এ এল আই এন এইচ আই ডাবল জি আই এন এস, প্রবলেমস অ্যান্ড প্রসেস কোলন ইন্টারন্যাশনাল ল অ্যান্ড হাউ উই ইউজ ইট, অক্সফোর্ড 1994, ডাব্লিউ ই হোল্ডার, জি এ প্রেম ব্রেন্নান বি আর ই ডাবল এন এ এন, দি ইন্টারন্যাশনাল লিগাল সিস্টেম, বাটার ওয়ার্কস 1972, ক্রিস্টাইন গ্রে সি এইচ আর আই এস টি আই এন ই জি আর এ ওয়াই, জুডিশিয়াল রেমিডিস ইন ইন্টারন্যাশনাল ল অক্সফোর্ড 1987, ওয়ার্নার লেভি ডাব্লিউ এ আর এন ই আর এল ই ভি আই, কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল ল কোলন এ কনসার্জ ইন্ট্রোডাকশন 1971 সেকেন্ড এডিশন, আয়ান ব্রাউলি ব্রাউনলি আই এ এন বি আর ও ডব্লিউ এন এল আই ই ব্রাউনলি এডিটেড, বেসিক ডকুমেন্টস ইন ইন্টারন্যাশনাল ল 1972 সেকেন্ড এডিশন, জি জে না জে জি স্টার্ক এস টি এ আর কে ই, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ল বাটারওয়ার্থস 1977 এইথ এডিশন, রে এল ব্রায়ারলি বি আর আই ই আর এল ওয়াই, দ্য ল অফ নেশনস কোলন অ্যান ইন্ট্রোডাকশন টু দি ইন্টারন্যাশনাল ল অফ পিস, অক্সফোর্ড 1963 সিক্স এডিশন, স্যার হ্যারল্ড নিকলসন এইচ এ আর ও এল এন আই সি এইচ ও এল এস ও এন, ডিপ্লোমেসি এটুকুই নাম ডিপ্লোমেসি, অক্সফোর্ড 1963 থার্ড এডিশন, আই ব্রাউনলি প্রিন্সিপালস অফ পাবলিক ইন্টারন্যাশনাল ল অক্সফোর্ড 1984 থার্ড এডিশন, ডক্টর শাহ আলম সমকালীন আন্তর্জাতিক আইন নিউ ওয়ার্সি বুক কর্পোরেশন 2000 প্রথম প্রকাশ, ডক্টর শাহ আলম আন্তর্জাতিক সংগঠন বাংলা একাডেমি দ্বিতীয় সংস্করণ 1996, এরপরে সূচিপত্র প্রারম্ভিক 15 পৃষ্ঠা থেকে 34 পৃষ্ঠা, আন্তর্জাতিক আইনের উৎস 35 থেকে 50, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন কোলন আন্তঃসম্পর্ক 51 থেকে 58, আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু 59 থেকে 64, রাষ্ট্রীয় ভূখণ্ড 65 থেকে 74, স্বীকৃতি 75 থেকে 84, রাষ্ট্রীয় এখতিয়ার 85 থেকে 96, রাষ্ট্রীয় দায় 97 থেকে 106, রাষ্ট্রীয় উত্তরাধিকার 107 থেকে 114, বিদেশিদের প্রতি রাষ্ট্রীয় আচরণ 115 থেকে 124, আশ্রয় 115 থেকে 130 125 থেকে 130, বহি সমর্পণ 131 থেকে 138, আন্তর্জাতিক সমুদ্র আইন 139 থেকে 166, আন্তর্জাতিক আকাশ আইন 167 থেকে 174, চুক্তি আইন 175 থেকে 198, কূটনৈতিক ও কনসুলার আইন 199 থেকে 214, আন্তর্জাতিক সংগঠন 215 থেকে 229, আন্তর্জাতিক আইনে বল প্রয়োগ ও হস্তক্ষেপ 230 থেকে 234, যুদ্ধ ও নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন 237 থেকে 242, আন্তর্জাতিক পরিবেশ আইন 243 থেকে 252, আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ কোলন নতুন সম্ভাবনার ইঙ্গিত 253 থেকে 256, এরপরে আছে মামলার তালিকা 5 পেজ 4 পেজ, এটা এখানে সেভ দিই নাকি?